যারে যা। শোন শোন গেরো বাদ খোপ থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা যা যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরো বাজ খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ভরসায় আমার শ্যামা চরণ, তুমি ভরসায় আমার শ্যামা চরণ, তোমার ভাবে ভাবি স্বভাব আমার অভাবে রে করবে হরণ, ভাবে ভাবি স্বভাব আমার অভাবে রে করবে হরণ, ভাবে ভাবি স্বভাব আমার অভাবে রে করবে হরণ, ভরসায় আমার শ্যামা চরণ। হ্যাঁ আহা মোদি মোদি শোন রাখো হরি, তুমি হবে হিরো, আর বাকি যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো। আহামরি মরি শোন রাখো হরি, তুমি হবে হিরো, আর বাকি যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো, তুমি হবে হিরো। কৃষ্ণ নাম ভজ জি আর সব মিছে, পালাবার পথ নাই নাই রে। কেন পুত্র ঝুম আছে পিছে, ও তোর ঝুম আছে পিছে। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট, লেফট এন্ড রাইট দ্যাটস অল রাইট, লেফট এন্ড রাইট দ্যাটস অল রাইট। আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজি মাত, আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজি মাত। এমনি দিন থাকবে না খুলবে ভাই জোর বরাত, এমনি দিন থাকবে না খুলবে ভাই জোর বরাত। আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজি মাত, আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজি মাত।